মৌত আসার সময় তুমি তোমার যদি ইমান সহকারে তুমি যেতে পারো তাহলে তুমি যেতে সফল। এর পূর্বে তুমি নিজেকে বলতে পারো সফলতা লাভ করেছি। বুঝলেন? আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সর্বশেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আপনি যদি আল্লাহর বিধিবিধান সুস্থ অবস্থায় যদি পালন না করেন তাহলে মৃত্যুর সময় আপনি যে আপনার মুখ থেকে যে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে এর কোন নিশ্চয়তা নেই। কোন কোন আলেম উল্লেখ করেছেন, একটা লোক এটা অসম্ভব কিছু না, মদ্য পাই মৃত্যুর সময় তাকে বলা হলো তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সে বলছে হাত কাটছি হাত কাটছি, অর্থাৎ আমার বোতলটা আমার বোতলটা সবাই বলুন না বলছি, আপনার কি বলে এটা সত্য হবে না অসত্য? সত্য হবে, কারণ তার সব কাজ ওই সুখ এটাই ছিল। আরেকটা শুধু বাদ্য বাজায়, গান বাজায়, বাদ্যযন্ত্র বাজায়, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সে তার ওই বাদ্যযন্ত্র নিয়ে মত তাহলে নাফরমানি থেকে বাঁচতে হবে কিনা? সচল এবং সবল থাকতে আল্লাহর ইবাদত করুন। আপনি যখন অসচল হবেন, আপনি যখন অপারক হয়ে যাবেন, চলাফেরা করতে পারবেন না, ইবাদত নিয়মতান্ত্রিক আদায় করতে পারবেন না, যদি এরকম হয় আমার নবী আপনাকে সুসংবাদ দিয়েছেন সলাওয়াতুল্লাহি ওয়াসালামু আলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা মারিদাল আবদু আও সাফারা كتب له ما كان يعمل صحيحا مقيما بندا যদি রোগাক্রান্ত হয় কিংবা সফরে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোগের অবস্থায় রোগের অবস্থায় আগে যে নেক আমল করত সুস্থ অবস্থায়, আগে যে বাড়িতে থাকা অবস্থায় যে নেক আমল করত কিন্তু সফরের ক্লান্তির কারণে অনেক ইবাদত ত্রুটি হয় নফল ইবাদত ফরজগুলি তো আদায় করি, অসুস্থ হয়েছে সুস্থতার যেভাবে ইবাদত করত সেভাবে ইবাদত করতে পারছে না, তো আমার নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি অসুস্থ হয়েছ সফরে গেছ আল্লাহ পাক তোমাকে আগে যেভাবে তুমি সুস্থ অবস্থায় ইবাদত করতে এভাবে অসুস্থ অবস্থায় আল্লাহ পাক তোমার আমল নামায় সুস্থ থাকা অবস্থায় যে ইবাদত তার সব দিকতে থাকবে। এইভাবে তুমি সফরে গেছ বাড়িতে থাকা অবস্থায় ইবাদত করতে নিয়ম ধরে বাড়িতে থাকাকালীন যে ইবাদত করতে সফরে থাকা অবস্থায় আল্লাহ পাক তোমাকে সেই ইবাদত তোমার আমল নামায় লিখতে থাকবে। যুবকেরা কম বয়স্ক প্রাপ্ত বয়স্ক আমাদের সকলকে কবরে যেতে হবে। যখন আমরা কবরে যাব আমরা কিন্তু আমাদের সাথে দুনিয়া নিয়ে যাব না, অট্টালিকা নিয়ে যাব না, পাঁচতলা ভবন নিয়ে যাব না, শততলা ভবন নিয়ে যাব না, কোটি টাকা নিয়ে যাব না, লাখ টাকা নিয়ে যাব না। আমরা যখন যখন আমাদের মৃত্যু আসবে আমাদের সাথে শুধু আমাদের আমলই যাবে। আল্লাহ আমাদের সকলের হেফাজত করুন। তাই সালাতের গুরুত্ব দিবেন, আর পুরুষ হিসাবে আমাদের সকলের জন্য মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করতে হবে। তাই রব্বুল আলামিন বলছেন ওয়াক্তারু মা ওয়াকাই, এই জামাতের গুরুত্ব সম্পর্কে অনেক আয়াত অনেক হাদিস কত বলবেন, দু একটা হাদিস আমি আপনাদেরকে বলি। সহিহ বুখারী আর মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ হামামতু আন আমুরা বিহাতাবিন ফায়ুহতাব থুম্মা আমুরা বিস-সালাহ ফায়ুআযযানু লাহা থুম্মা আমুরা রাজুলান ফায়ুমু আন-নাস থুম্মা উখালিফু ইলা রিজালিন فأحرق عليهم بيوتهم. আমার সংকল্প হয়েছে দৃঢ় সংকল্প যে আমি নির্দেশ দেব শুকনো কাঠ জন্য তৈরি করা হয় শুকনো কাঠ জ্বালানি কাঠ, তারপরে

আমরা আশা রাখি ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করে, আনুগত্য করার তৌফিক দান করে। যদি আমরা এরকম হই তাহলে আমরা কাল কিয়ামতের দিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর সাথে থাকবো বলুন ইনশাআল্লাহ। এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর হাত মুবারক করা তাহলে কাওসারের পানি পান করবো। এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর সুপারিশ আমরা লাভ করবো যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর আনুগত্য করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কাল কিয়ামতের দিন ফাউলাইকা মাআল লাযীনা আনআম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ আল্লাহর রাসূলের সাথে আল্লাহর রাসূলের আনুগত্য যারা করে তারা থাকবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, নেক লোকদের সাথে। তো এই কিছু আলোচনা করলাম জামাতের সাথে সালাতের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে এবং সালাতের গুরুত্ব সম্পর্কে। আল্লাহ তুমি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আমিন। আমাদের সকলকে তুমি পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করো। আমিন। তাকবীরাতুল ইহরাম কে আমরা আদায় করতে পারি সালাত সেই তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে মাফ করো। আমিন। আমাদেরকে মাফ করো। দুনিয়া মুসলমানদের উপর রহম করো। আমিন। আল্লাহ আমাদের উপর রহম করো। আমিন। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও। আমিন। আখিরাতে কল্যাণ দাও। আমিন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও। আমিন। জাহান্নাম থেকে নাজাত দাও। আমিন। জাহান্নাম থেকে নাজাত দাও। আমিন। আল্লাহ আমাদের সকলকে তুমি দ্বীনের দাওয়াত হিসেবে কবুল করো। আমিন। আল্লাহ যারা দ্বীনের দাওয়াতে কাজ করছে আমিন। আল্লাহ আমাদের সকলকে তুমি ইবাদত কবুল করো। আমিন। আল্লাহ তোমার প্রতি যেন আমরা আরো অগ্রসর হতে পারি। আমিন। اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.